السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه الآية সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সব কিছুই করেন এবং সব কিছু সম্পর্কে সম্যজ্ঞানী। সালাত এবং সালাম নাজিল হক পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বাতিলকে নিশ্চিহ্ন করেছেন এই পৃথিবী থেকে। আমরা তাফসীর করব সূরা আহজাবের আয়াত নম্বর 37 থেকে। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পোষ্যপুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পোষ্যপুত্রের বিধান ইসলাম আসার পরে জাহেলি যুগে যা চলছিল তাকে রহিত করা হয়েছে, বাতিল ঘোষণা করা হয়েছে। পোষ্যপুত্র মানে তাকে ধন সম্পদ থেকে সমানভাবে নিজের ছেলেদের মতো ভাগ দিতে হবে, এবং সে নিজের ছেলের মতো হয়ে গেল। যখন নিজের ছেলেই হয়ে গেল তখন তার স্ত্রী হচ্ছে বৌমা, পুত্রবধূ। সুতরাং পুত্রবধূকে বিবাহ করা মহা অপরাধ। এইসব কথা সমাজে ছড়িয়েছিল, যেগুলির উৎখাত করা আল্লাহ পাক ফরজ করেছেন, সেই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এইসব বাতিলকে উৎখাত করিয়ে নিয়েছেন, বাস্তবেও তা করিয়ে নিয়েছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, ক্রীতদাস, স্বাধীনকৃত, স্বাধীন করা হয়েছিল। আর জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু উমাইমা বিনতে আব্দুল মুত্তালিবের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের। প্রথম দিকে বিবাহ দিতেই জায়নাবের ভাই রাজি ছিল না, অভিভাবক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্দেশ হলো তখন তারা বিবাহ তো দিয়ে দিয়েছিল, কিন্তু জায়নাবের মন বসে না। স্বাভাবিক পারিবারিক দিক থেকে যদি এই রকমের পার্থক্য থাকে, স্ত্রী যদি বেশি সিনিয়র হয় আর স্বামী যদি জুনিয়র হয়, তাহলে দাম্পত্য জীবন সাধারণত সুখী হয় না। এদিকে জায়েদ গোলাম কিতুদাস, সকলে জানছে, জায়নাবও জানছে যে আমার যে স্বামী হচ্ছে সে কিতুদাস ছিল কোনো এক সময়, আর আমি কুরাইশ বংশের। যদিও চেষ্টা হয়তো করে অনেকে, সৎ মানুষ যারা, ভালো মানুষ, চেষ্টা করে অ্যাডজাস্ট করার, কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না। তাই ঘটেছিল জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অশান্তি অনুভব করছিলেন, বারবার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন যে আর রাসূলুল্লাহ, আমি জায়নাবকে তালাক দিয়ে দিই, আপনার নির্দেশে বিয়ে করেছি এবং বিয়ে হয়েছে, কিন্তু আসলে আমাদের সুখ শান্তি হচ্ছে না, সেও শান্তি পাচ্ছে না, আমিও শান্তি পাচ্ছি না, সুতরাং পৃথক হয়ে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, রাখো, তুমি সৎ পরামর্শ দিচ্ছেন। কোনো একজন মানুষ যদি আপনার কাছে এরকম পরামর্শ চায় যে আমার স্ত্রীকে রাখতে চাই না, তাহলে আপনার করণীয় কি? এতে রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে শিক্ষা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আমসে কালিকে যাওয়াক, দেখো তোমার স্ত্রী রাখো, তালাক দিও না। এটা হচ্ছে ভালো পরামর্শ। খারাপ পরামর্শ হচ্ছে কেন রাখবে, দুনিয়া প্রশস্ত, ছেড়ে দাও, এটা খারাপ পরামর্শ। যথাসাধ্য মিলেমিশে থাকার চেষ্টা করুন, এটা হচ্ছে ভালো পরামর্শ, রাসূলুল্লাহ তাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লামের কাছে ওহী এসছে যে এই বিবাহ টিকবে না, এবং জায়েদ ছেড়ে দিলে তোমার সাথে আমি এই জায়নাবের বিবাহ করিয়ে দেব, যাতে করে পুত্রবধূকে বিবাহ করা, মানে পোষ্যপুত্র, পোষ্যপুত্রের বউকে, স্ত্রীকে বিবাহ করা যে চরম অপরাধ জাহিলি যুগে, তার উৎখাত করা সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রকাশ করছেন না, সেদিকে আল্লাহ পাক এখানে ইঙ্গিত করেছেন। যাই হোক, তালাক হয়ে গেল। তালাক হয়ে যাওয়ার পরে ইদ্দত পার হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক স্বয়ং নিজেই বিয়ে পড়িয়ে দিলেন, বিয়ে করিয়ে দিলেন। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এজন্য গৌরব করতেন, যখন স্ত্রীদের সাথে অন্য অন্য নবীর, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু কুমারী ছিলেন এবং অত্যন্ত সুন্দরী ছিলেন, তিনি গৌরব করতেন যে আমাকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। তখন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌরব করতেন যে তোমাদের বিবাহ জমিনে হয়েছে, ওয়াজাওয়াজানি আল্লাহ মিন ফওকি সাবি সামাওয়াত, আর আল্লাহ পাক আমার বিয়ে পড়িয়েছেন, বিয়ে করিয়ে দিয়েছেন সাত আসমানের উপর থেকে। আল্লাহ পাক তা ইরশাদ করছেন, ওয়াইয়ুত তাকুল, ও স্মরণ করো ওই সময়কে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি বলছিলে লিল্লাযী আনআমাল্লাহু আলাইহি, ওই ব্যক্তিকে যেই ব্যক্তিকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, মানে আল্লাহ পাক তাকে ইমান ইসলামের তৌফিক দান করেছেন। যায়েদ কিতু দাস ইসলাম গ্রহণ করেছিল, বরং প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, বয়সপ্রাপ্তদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বড়দের মধ্যে আর কিতু দাসদের মধ্যে এ যায়েদ বিন হারেসা প্রথম ইসলাম গ্রহণ করেছেন, মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে সমস্ত যে ঐতিহাসিক বর্ণনাগুলি রয়েছে তার মধ্যে সমন্বয় হয়ে যাবে, যে আবু বকর আগে মুসলমান হইল নাকি আলী হইল, এই বড়দের মধ্যে আবু বকর, আর স্বাধীন যুবকদের মধ্যে আলী প্রথম মুসলমান, মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইত্যাদি, গোলামদের মধ্যে কিতু দাসদের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক পুরস্কৃত করলেন ইমান ইসলামের তৌফিক দিয়ে, ওয়া আনআমতা আলাইহি নবী, তুমিও তাকে পুরস্কৃত করেছো স্বাধীন করে দিয়ে, সে তো কিতু দাস ছিল আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে উপঢৌকন দিয়েছিলেন, কিন্তু তুমি তাকে স্বাধীন করে দিলে, তাহলে তোমারও তার ওপর অনুগ্রহ ছিল, তাকে বলছিলে পরামর্শ দিতে গিয়ে আমসিক আলাইকা যাওজাকা, তোমার স্ত্রী তোমার কাছে রাখো, স্ত্রীকে রেখে নাও, তালাক দিও না, ওয়াত্তাকিল্লা, এবং আল্লাহকে ভয় করে, দেখো তুমিও আল্লাহকে ভয় করো, তোমার স্ত্রী যেন আল্লাহকে ভয় করি, আর মিলেমিশে চলো, এটা হচ্ছে ভালো পরামর্শ। ওয়া তুখফি ফি নাফসিকা মা আল্লাহ মুবদি, আর তুমি মনের মধ্যে গোপন রাখছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান, অর্থাৎ আগে ওহি করা হয়েছে যে তোমার সাথে এই জাইনাবের বিবাহ হবে, সেটা তুমি প্রকাশ করছিলে না। এর মানে এই নয় যেমন ইসলামের শত্রুরা এই সব মিথ্যা অপবাদ দিয়েছে এবং তারা চর্চা করেছে মিথ্যে কথার, আর পাশ্চাত্য সভ্যতার যারা অধ্যয়নকারী তারাও ইসলামের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে ওরা এই ধরনের কথাবার্তা বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জায়নাবের প্রেমে পড়ে গেছিলেন, কোনো একদিন জায়নাবকে এমনভাবে দেখেছিলেন যাতে শরীরের কিছু অঙ্গ মানে চেহারা অথবা হাত পায়ে কিছু অংশ দেখতে পেয়েছিলেন, দেখে আকৃষ্ট হয়ে গেছিলেন, আর নবী মুহাম্মদের প্রেমে পড়ে গেছিলেন। এইরকম কথা মোনাফিকরা ছড়িয়েছে আর যুগে যুগে ইহুদি নাসারা ইসলামের শত্রুরা ছড়িয়ে থাকে। যদি কোনো মুসলিমের জবান দিয়ে বেরোয় তাহলে সে মুনাফিক ওই রকমই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মুনাফিকরা মদিনায় বিভিন্ন রকমভাবে শত্রুতা করে পারছে না, যখন রণক্ষেত্র পারল না, কোথাও পারছে না, বাইরে থেকে শত্রুদেরকে খন্দকের যুদ্ধের জন্য নিয়ে আসলো তাতেও তারা সফল কাম হইল না, তখন নবীর ওপর আক্রমণ করো, চরিত্রের ওপর আক্রমণ, যাতে করে লোকজন ছেড়ে দিয়ে পালিয়ে যায় নবীকে, আরে যেই নবীর এই চরিত্র তার কাছে কি আবার শিখবো, নবীর পরিবারের আক্রমণ করো। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিথ্যা অপবাদ দিয়ে দিলে, এগুলি ছিল ষড়যন্ত্র, নিজের পরিবার ঠিক করতে পারে না তোমাদেরকে কি ভালো পথ দেখাবে, তোমরা নিজের ধর্মে থাকো ওটাই ভালো তোমাদের জন্য, এই ছিল তাদের অসৎ উদ্দেশ্য। মুনাফিক চরিত্রের লোকেরা এইরকমই পরিকল্পনা করে ইসলামকে ধ্বংস করতে চায়। যারা তারিখ ইতিহাস জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর পর্যন্ত বিবাহ করেননি, কোনো চরিত্রে কেউ বলতে পারবে যে সামান্য কোনো রকমের ত্রুটি ছিল, তারপরে বিয়ে করলেন, যদি একজন ভোগবিলাসী মানুষ হয় তো বিয়ে করতেন যুবতী কুমারী, 25 বছর বয়সে 40 বছর বুড়ি মহিলাকে বিয়ে করছেন, সবগুলি বিধবা, না হয় তালাক প্রাপ্তা, কুমারী মাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে এই জাইনাবের কথাই নেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফুর মেয়েকে ছোট থেকে তো দেখে মানুষ, চোখের সামনে মানুষ হইল, তাহলে হঠাৎ করে একদিন নজর পড়বে আর প্রেমে লিপ্ত হয়ে যাবেন, এটা যুক্তিসঙ্গত কথা? অসম্ভব কথা, চোখের সামনে তো সে মেয়ে মানুষ হয়েছে, ফুফুতো বোন, মিথ্যা কথা নয়, তাহলে স্পষ্ট মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করাচ্ছেন, যদি এইরকম ব্যাপার তো ছোট থেকে দেখেছি ওর উপর আমি আকৃষ্ট, তাহলে নিজে বিবাহ করতেন, কেন জায়েদের সাথে বিবাহ করাবেন? আল্লাহর নির্দেশে সব কিছু হচ্ছে, এই জায়েদের সাথে বিবাহ করাইতে হবে, যাতে করে এই ভ্রান্ত ধারণা যে পোষ্যপুত্রর বউ হচ্ছে বৌমা, সুতরাং এই পুত্রবধূকে বিবাহ করা যাবে না, জাহিলি যুগের কুপ্রথা, একে উৎখাত করা সম্ভব হয়, আর তোমার দ্বারা এটা হবে, এটা অন্য কেউ করলে কাজ হবে না, তোমাকে দিয়েই করিয়ে নেব নবী। আল্লাহ পাক বলছেন, ওয়াতাখশান নাস, মানুষকে ভয় করছিলে, মানুষের সামনে প্রকাশ করছিলেন না, নিজে বলতে পারছিলেন না যে আমি ঠিক আছে জায়েদ তালাক দিয়ে দিল আমি বিবাহ করব, এটা তুমি বলতে পারছিলে না, কারণ বলাই মুশকিল সমাজ বিরোধী কথা, সমাজে কুসংস্কার চলে আসে, কুসংস্কারের বিরুদ্ধে কোনো কথা বলা ঝড় তুফান উঠে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ আল্লাহকে ভয় করাই উচিত বেশি, আল্লাহ বেশি হক রাখেন যে তাকে ভয় করবে। ফালাম্মা কাযা যায়দু মিনহা ওয়াতারান, সুতরাং যায়েদ রাদিয়াল্লাহু আনহু, কোরআনে কারীম একমাত্র একজন মুসলিমের নাম আল্লাহ পাক স্পষ্ট উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যায়েদ বিন হারিসা। যায়েদ যখন জাইনাব থেকে তার স্ত্রী থেকে নিজের প্রয়োজন সম্পূর্ণ করলেন, মানে বিচ্ছিন্নতা অবলম্বন করলেন, না আর প্রয়োজন নেই, রাখতে পারবো না, তালাক দিয়ে দিলেন এক কথায়। জাওয়াজনা কাহা, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমার বিবাহ তার সাথে করিয়ে দিলাম, আল্লাহ বিবাহ করিয়ে দিলেন। লেখা ইলা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদইয়াইহিম, যাতে করে মুমিন মুসলিমদের জন্য কিয়ামত পর্যন্ত তাদের মুখে ডাকা ছেলেদের অর্থাৎ পোষ্যপুত্রদের স্ত্রীদের সম্পর্কে কোনো রকমের সংকীর্ণতা আর আপত্তি না থাকে, যে পোষ্যপুত্রের বউ বৌমা হয়ে গেল সেজন্য বিয়ে করা যাবে না, এমন কোনো ভ্রান্ত ধ্যান ধারণা যেন না থাকে। এজা কাজাও মিন হন্না ওয়াতারান, শর্ত হচ্ছে যে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাক দিয়ে দিবে, ইদ্যুত পার হবে। ওয়াকান আমরুল্লাহ মাফুলা, এবং আল্লাহ ফাকরাবুল আলমিনের কাজ কার্যকারী হবেই হবে, আল্লাহ যা করতে চান তা হবেই হবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ ফাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 38 সূরায়ে আহজাবের, মা কানা আলান নবী মিন হারাজিন ফিমা ফরাদাল্লাহু লাহ সুন্নাতাল্লাহ ফিল লাযিনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ কাদারা মাকদুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ পাক তার বিবাহ করিয়ে দিলেন, এই বিবাহটি পঞ্চম বিবাহ ছিল। এখানেও মোনাফেক চরিত্রের লোকেরা সুযোগ পেয়ে গেল, তার আগে চারজন স্ত্রী ছিলেন, মুমিনদের জন্য চারজনের বেশি জায়েজ নাই। আরে দেখো দেখো মোহাম্মদ, তোমাদেরকে তো বলছে তোমাদের জন্য তিনটা চারটা, চারটার বেশি নয়, আর দেখো এই পাঁচটা বিয়ে করে বসে আছে। আল্লাহ ফাক রব্বুল আলমিন এরশাদ করছেন মা কান আলান নবী মিন হারাজ, নবীর জন্য কোনো রকমের সংকীর্ণতা নেই, কোনো আপত্তি নেই আল্লাহর পক্ষ থেকে। ফিমা ফরাদ আল্লাহ লাহু, ওই সব বিষয়ে যেই বিষয়গুলি আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করেছেন, আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারের বেশি বিবাহ করতে পারবে, কোনো অসুবিধা নেই, আপত্তি নেই তাতে, আল্লাহ পাকের দিনে তার জন্য এটি খাস বিষয়, উম্মতের জন্য এটা জায়েজ নাই। আর এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেশ কিছু বিধান ছিল যা তার জন্য বিশেষভাবে ছিল, অন্যের জন্য সেটা ছিল না। আল্লাহ পাক সেই বিষয়গুলির দিকে ইঙ্গিত করেছেন, সুন্নাতাল্লাহ ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলু, আল্লাহ পাকের নীতিমালা ওই সব নবী রসুলগণ সম্পর্কেও ছিল এর পূর্বে। আল্লাহ পাক আম্বিয়া রসুলগণকে বৈশিষ্ট্য দান করেছেন যা অন্যকে দেননি। ওয়া কানা আমরুল্লাহ কাদারাম মাকদুরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ সুনির্ধারণে নির্ধারিত, আল্লাহ পাকের লিখনই তো রয়েছে আর সেটা তাতেই কল্যাণ রয়েছে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আগের নবীরাও তারাও, তাদের কথা আল্লাহ বলছেন যে যারা আল্লাহ পাকের রিসালাত পয়গাম বার্তা পৌঁছাতেন, ওয়া ইখশাউনাহু, এবং আল্লাহকে তারা ভয় করতেন, ওয়ালা ইখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এবং নবী রাসূলগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। তারপর আল্লাহ পাক আরও স্পষ্ট করে দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো পুরুষ ছেলেকে আমি বড় হইতে দিইনি, যদি জন্ম নিয়েছে বাল্য জীবনে তারা ইন্তেকাল করেছে, সুতরাং তোমাদের কোনো পুরুষের পিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। যখন এটা স্পষ্ট, তাহলে যায়েদের পিতা মোহাম্মদ নন, যায়েদের পিতা হচ্ছে হারিস, তোমরা যায়েদ বিন মোহাম্মদ বলবে না। আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, কোনো পুরুষের পিতা নন, রিজাল আল্লাহ বলেছেন মেয়েদের পিতা, আর এক মেয়ে নয়, যেমন এক শ্রেণীর গুমরা বিভ্রান্তরা শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ছাড়া বাকি নাম জানেই না, জায়নাব বড় মেয়ে, তারপরে রোকাইয়া, উম্মে কুলসুম, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন। আমাদের মতো সাধারণ মানুষের একাধিক যদি ছেলে মেয়ে থাকে, সমান নজরে দেখব না পার্থক্য করব, বলেন দেখি, সমান নজরে দেখব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সারা দুনিয়াকে শিখাতে এসেছিলেন, সবচেয়ে বড় শিক্ষক তিনি মানব জাতির, আর তিনি সারা দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছিলেন, তিনি মেয়েদের মধ্যে পার্থক্য করেছেন, শুধু ফাতেমার ফাতেমার ফাতেমার ফাতেমা বাকিগুলোর নামই নেই, না তার অন্তরে সবগুলির সমান ভালোবাসা ছিল, আদর ছিল, অবশ্যই ঠিক না? তার মানে তাদেরকে আসল দিনের শিক্ষা দেওয়া হয় না, ওই ফাতেমা ছাড়া আর কিছুই শিক্ষা দেওয়া হয়নি, সুবহানাল্লাহ, কিভাবে বিভ্রান্ত করেছে জাতিকে। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন যে তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে তিনি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নবীন, আর শেষ নবী, তিনি আল্লাহ পাকের রাসূল এবং শেষ নবী। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি অন্য কাউকে নবী বলে যে কোনোভাবেই তার ব্যাখ্যা করুক না কেন, তাহলে তারা এই আয়াতকে অস্বীকার করল। আর একটি আয়াত অস্বীকার করাই হচ্ছে কুফরি, ইসলাম থেকে বহিষ্কৃত করে, সুতরাং তারা মুসলিম নয়। যেমন কাদিয়ানীদের কথা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী, এটি এই আয়াতের সাথে কুফুরি করা, রেসালাতের প্রতি ইমান অসম্পূর্ণ। ওয়াকান আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক রব্বুল সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে মুমিনরা তোমরা আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ পাক রব্বুল আলমিনের বেশি বেশি জিকির আজকার করো সুন্নতি তরিকায়। কারণ জিকির হচ্ছে ইবাদত, সালাত যেমন ইবাদত, নামাজ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন, তেমনি জিকির আজকার কেমন করে করতে হবে তাও রাসূলুল্লাহ সাল্লাম সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। আপনি তার তরিকা আবিষ্কার করবেন, আপনার পীর বুজুর্গানে দিন আবিষ্কার করবে, এটা অমুক তরিকার জিকির, এটা অমুক তরিকার জিকির, ছয় লতিফার জিকির, এখান থেকে শুরু করতে এখান দিয়ে বেরোবে, এগুলি সব মা নাজালাল্লাহ বিহা মিন সুলতান, এগুলি দিন ইসলামে নেই, মানব রচিত, আল্লাহ কখনো কবুল করবেন না। বেশি বেশি জিকির আজকার করো, অন্তরের জিকির, জবানের জিকির, অঙ্গ প্রত্যঙ্গের জিকির, ফরজ জিকির, সুন্নত মুস্তাহাব জিকির। ফরজটাকে আগে আদায় করতে হবে, ফরজ জিকির, আকিমিস সালাত আলা জিকরি, সালাত কায়েম কর আমার জিকিরের উদ্দেশ্যে, তাহলে ফরজ জিকির আগে, পরে সুন্নত মুস্তাহাব জিকির। ওয়াসাব্বিহু বুকরাতাম ওয়া আসিলা, এবং সকাল বিকাল তার তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়েকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন আর তার মালায়েকা ফেরেশতাগণ রহমতের দোয়া করেন। আল্লাহ রহমতের মালিক, রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের মালিক নন, ফেরেশতারা রহমতের দোয়া করেন। সালাতের মান পরিবর্তন হয়ে গেল, ব্যক্তি ক্ষেত্রে শব্দের অর্থ পাল্টিয়ে যায়। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আল্লাহ পাক তোমাদেরকে বের করেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। আলো এক বচন আল্লাহ বলেছেন, তার মানে সত্য পথ হচ্ছে একটি, দিন ইসলাম। আর জুলুমাত আল্লাহ বহু বচন বলেছেন, ভ্রান্ত পথ অনেক, পথ আর মত আর মতবাদের শেষ নেই, তরিকতের শেষ নেই, কারণ এগুলি হচ্ছে মানুষের তৈরি করা। ওয়াকান বিল মুমিনিনা রাহিমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর বড়ই দয়াবান, বিশেষ দয়া মুমিনদের উপর রয়েছে। আর আল্লাহ পাকের সাধারণ রহমত আর দয়া সমস্ত মানুষের উপর, সমস্ত সৃষ্টির উপর রয়েছে। এই জন্য সৎ অসৎ সকলকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, প্রাণ দিয়েছেন, সুখ শান্তি দিয়েছেন। তাহিয়াতুহুম ইয়াওমাল কাউনাহু সালাম, যেই দিন আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে সেই দিন তাদের অভিবাদন হবে সালাম আর সালাম, জান্নাতে সালাম, ফেরেশতাদের পক্ষতে সালাম, মমিন মমিনকে সালাম বলবে সালাম। ও আআদ্দা লাহুম আজরান করিমা, এবং জান্নাতীদের জন্য আল্লাহ পাক মহা পুরস্কার বা সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয়ই তোমাকে আমি সাক্ষী করে পাঠিয়েছি। আগের উম্মতরা যে তাদের নবীদের কাছ থেকে দিন শুনেছে এবং তাদের কাছে নবীগণ সত্য দিন পৌঁছেছেন আল্লাহ পাকের, এর উপর সাক্ষী দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদদাতা করে, ওয়া নাযীরা সতর্ককারী করে, যারা আল্লাহর দিন মানবে তাদের জন্য সুসংবাদদাতা রাসূল, যারা মানবে না তাদের জন্য সতর্ককারী রাসূল। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহ পাকের অনুমতি ক্রমে তুমি আল্লাহর দিকে আহ্বানকারী। আল্লাহ পাক এই গুণ বলেছেন, শুধু দায়ী না, ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর স্বার্থে, নিজের স্বার্থে নয়। এই জন্য একজন ভালো মুসলিম, ভালো দায়ী আলেমের পরিচয় হচ্ছে যে ব্যক্তি স্বার্থ যেন না থাকে দিনের দাওয়াত দিতে গিয়ে। দায়ান ইরাল্লাহ, আল্লাহর দিকে ডাকছেন, নিজের দিকে ডাকছেন না, সুতরাং নিজের দুনিয়ার পার্থিব কোনো যেন স্বার্থ, গরজ, লোভ, লালসা এসব না থাকে। ও সিরাজাম মুনিরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো প্রদীপ, এমন প্রদীপ যা আলো দিতে পারে। অবশ্যই মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, হে নবী, বিআন্নাল্লাহু মিন আল্লাহি ফাদলান কাবীরা, যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা অনুগ্রহ। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আর কাফের আর মুনাফিকদের কথা শুনিও না, ওদের পরামর্শ শুনিও না, ওদের দাবি দাবা না মানিও না। ওয়া দা আজাহুম, এবং তাদের কষ্টকে তুমি উপেক্ষা করো, তারা যে বিভিন্ন রকমভাবে কষ্ট দেয়, মানসিক কষ্ট আর অন্য রকমের কষ্ট, সমালোচনা করে ইত্যাদি করে, বহু রকমের কষ্ট দিয়ে থাকে, একজন খারাপ মানুষ ভালো মানুষকে কষ্ট দেওয়ারই চেষ্টা করে। আল্লাহ বলছেন ও দা আজাহম, তাদের কষ্টগুলিকে তুমি উপেক্ষা করো, এড়িয়ে চলো, পরোয়া করিও না। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর আস্থা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কাজ সম্পাদনে আল্লাহ যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাক্তুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। আল্লাহ পাক এখানে বিশেষ এক রকমের তালাক বা বিশেষ এক অবস্থায় তালাকের বিধানের কথা উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইযা নাকাহতুমুল মুমিনাতি, যখন তোমরা কোনো মুমিন নারীকে বিবাহ করবে, সুম্মা তাল্লাক্তুহুন্না, অতপর তাদেরকে তালাক দিতে চাইবে, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার আগেই, অর্থাৎ সহবাসের পূর্বেই, দেখা সাক্ষাৎ হলো না, নির্জনতা অবলম্বন হইল না, তার আগেই তালাক হয়ে গেল, বিয়ে হয়েছে কিন্তু ওইভাবে দেখা সাক্ষাৎ হয়নি যে যাতে সঙ্গমের সুযোগ পাওয়া যায়, তালাক হয়ে গেল, তাহলে কি তোমার ইদ্দত হবে? ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তাদের তোমাদের ক্ষেত্রে কোনো ইদ্দত নেই। মেলামেশাই যখন হয়নি তাহলে কোনো ইদ্দত নেই, কারণ ইদ্দত কেন? ইদ্দত এই জন্য যাতে বোঝা যায় যে এই মহিলার পেটে এই যে স্বামী, যে তালাক দেওয়ালা স্বামী, তার পক্ষ থেকে কোনো সন্তান তো নেই, গর্ভধারণ তো করে নেয়নি, এটা স্পষ্ট করার জন্য। যখন তার সাথে সাক্ষাৎই হয়নি তখন এই আশঙ্কা নেই, তাই ইদ্দত নেই যে ইদ্দত তোমরা গণনা করবে। ফামাত্তি অহন না, সুতরাং তালাক দিতে চাইলে তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও, আল্লাহ উপর ঢোকন দিতে বলছেন। ওসাররেহুন্না সারাহান জামিলা, এবং ভালোভাবে তাদেরকে বিদায় করে দাও। এখানেও আল্লাহ ভালোভাবে বিদায় করতে বলছেন। যদি মহরানা নির্ধারিত না থাকে তাহলে কিছু উপর ঢোকন দিয়ে মাতা আর কথা আল্লাহ বলেছেন বিদায় করবে। অনেক সময় বিবাহ শাদী হয়ে যেত, মোহরের কোনো ইত্তেফাক হয়নি, চুক্তি হয়নি, তাহলে যা কিছু ভালো লাগে দিয়ে দিয়ে খুশি করে বিদায় করে দাও। আর এক আয়াতে রয়েছে, যদি মহরানা নির্ধারিত থাকে 1,00,000 টাকা মোহর, আর সেই স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, মেলামেশা হয়নি, তাহলে আল্লাহ বলেছেন ফানিসফু মা ফারাদতু, সূরা বাকারা আল্লাহ বলেছেন, যা তোমরা নির্ধারণ করেছো মোহরানা তার অর্ধেক দিতে হবে। আমাদের সময় শেষ হয়েছে, এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন কারিম বুঝার, তার বিধিবিধান শেখার এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।